بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي لا أقسم بهذا البلد أمي شابوت كوريتي چي اي ناغرير وأنت حل بهذا البلد أر تمي اي ناغرير اوذي باشي ووالد وما ولد شپوت جنم داتار و جهاش جنم دیاچه لقد خلقنا الانسان في كبد امی تو مانوس سشتی کریاچی کشت و کلیشر مده ایحسب ان لن یقدر علیه احد شکی مونه کره جه ککنو تحارو پر کهو کھمتا بان ہوئی بینا یقول اهلکت مالا لبدا شه باله আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আর জিহ্বা ও দুই ওষ্ঠ وهديناه النجدين আর আমি তাকে দুইটি পথ দেখাইয়াছি فلقتحم العقبة সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই وما أدراك ما العقبة তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি فك رقبة ইয়া হইতেছে দাসমুক্তি أو إطعام في يوم ذي مسغبة أثبا دربيكر دين أهر جدان يتيما ذا مقربة ياتيم أتيوكي أو مسكينا ذا متربة أثبا داردر نشبشي تو نشوكي ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের أولئك أصحاب الميمنة ইহারাই সৌভাগ্যশালী والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য عليهم نار مؤصدة উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে